যাও পাখি বলো হাওয়া ছলো ছলো আপ ছায়া জানলার কাঁচ, আমি কি আমাকে হারিয়েছি বাকে রূপ কথা নাচ কানাচ, আঙুলের কোলে জলে জোনাকি জলে হারিয়েছি কান সোনাকি, জানলায় গল্পেরা কথা মে জমে চোখে রেখোই আবেগ, যাও পাখি বলো হাওয়া ছলো ছলো আপ ছায়া জানলার কাঁচ, আমি কি আমাকে হারিয়েছি বাকে রূপ কথা নাচ কানাচ। চলো চলো